السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. جرى এই ঠান্ডাতে বৃষ্টিতে এখানে এসেছেন এবং যারা আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের আপ্যায়নের ব্যবস্থা করুন। এবং যারা কিছু মানুষকে খাইয়ে এই দার্সের আয়োজন করছেন বা করেছেন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হল মেহমান নেওয়াজি, দাওয়াত ইত্যাদি। এই খান পানের ব্যাপারই কিন্তু অন্য টাইপের। বাহির থেকে যে লোক আপনার সাক্ষাৎ বা সাহায্য কামনা করে আপনার কাছে আসে, আপনার কাছে মেহমান হিসাবে আসে, সে বহিরাগত অতিথি আপনার মেহমান, যাকে জিয়াফত অথবা দাওয়াত দিয়ে আপনি আপ্যায়ন করতে চান, সেও আপনার মেহমান। কোন অপরিচিত লোক হতে পারে, গ্রামের ইমাম সাহেব হতে পারে, আপনার সঙ্গে আত্মীয়তা নেই, কিন্তু হুজুর আমার বাড়িতে ডাল ভাত খাবে, তাহলে সে আপনার মেহমান হয়ে গেল। কোন মিসকিনকে আপনি খাওয়াবেন, আপনি জানেন যে তার বা ভাত জোটে না বা তার খাবার জোটে না, তাকে আপনি বললেন ভাই আমার বাড়িতে এক বেলা খেও, সেও আপনার মেহমান হয়ে গেল। সে হবে মেহমান আর আপনি খাওয়াবেন, আপনাকে কি বলা হবে? মেজবান। দুটি ফার্সি শব্দ তো, মেহমান আর মেজবান। আপনার জন্য মেহমান নেওয়াজি অর্থাৎ মেহমানের খাতির করার গুরুত্ব কি ইসলামে সেটাই জানব। আপনি যদি কাউকে কারোর সাথে মেজবানি করেন, গুরুত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের খাতির করে। তার মানে মেহমান যখন আসবে, তার আপনি যথাসাধ্য খাতির করবেন। এবারে খাতির কতটা করতে হবে, সেই আলোচনা আমরা ইনশাআল্লাহ আগামীতে করব। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহ। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে, কথা বলে না। এই হচ্ছে আমাদের হাদিসের প্রথমাংশ, যেটা হল সে যেন মেহমানের সম্মান করে, মেহমানের খাতির করে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইস্তাআযা বিল্লাহ ফাআইযু। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আশ্রয় চাইবে, তাকে আশ্রয় দাও। তা বলে কোন দুষ্কৃতিকে, কোন বিদাতিকে না, একে আশ্রয় দেবে না, কারণ তার আশ্রয় দেওয়া নিজের জন্য এবং সমাজের জন্য ক্ষতিকর। ওয়ামান সাআলা বিল্লাহ ফাআতু। যে আল্লাহর ওয়াস্তা দিয়ে কিছু চাইবে, তাকে দান করো। ওয়ামান দাআকুম ফাআজিবু। আর যে তোমাকে দাওয়াত দেবে, তার দাওয়াত গ্রহণ করো। তাহলে এখান থেকে আমরা দাওয়াতের কথায় চলে এলাম। আর সেটা কি? দাওয়াত কবুল করা হলো ওয়াজিব। দাওয়াত কবুল করা হলো ওয়াজিব। আর এই হাদিসে আছে, ওয়ামান সানা আইলাইকুম মারুফান ফাকাফিউ। যে তোমার কোন উপকার করল, তার উপকারের বিনিময় দাও। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু বিহি ফাদউ লাহু হাত্তা তারাউ আন্নাকুম কাদ কাফাতুমুহ। এখন বিনিময় দেওয়ার মতো কিছু নেই, সে খাওয়ালো কিন্তু আমি খাওয়াতে পারবো না। সে আমাকে খাসির গোশত দিয়ে ভাত খাওয়ালো, আমার ক্ষমতা নেই যে খাসির গোশত কিনে রান্না করে তাকে খাওয়াই। তাহলে কি করতে হবে? তার জন্য দোয়া করো, যাতে তুমি বুঝতে পারো যে তুমি তার বিনিময় পরিশোধ করে দিয়েছ। আর এই জন্যই যে খাওয়াবে, তার নিয়ত কিন্তু পরিষ্কার হওয়া দরকার, ইখলাস। কি নিয়তে খাওয়াবে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। খাওয়াচ্ছে কার উদ্দেশ্যে? وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا তারা মিসকিন এতিম বন্দীকে খানা খাওয়ায়, বলে কি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা কেবল আল্লাহর ওয়াস্তে খাওয়াচ্ছি, খাওয়াবো। লা নুরিদু মিনকুম জাযা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। ওয়ালা শুক ওয়ালা শুকরান, শুকরান বলবে, শুকরিয়া আদায় করবে, এটাও চাই না। তার মানে মনের ভিতরে কোনটাই থাকলে হবে না। তবুও যে ব্যক্তির প্রতি কোন উপকার করা হবে, যাকে খানা খাওয়ানো হবে, তার উচিত হল যে তার বিনিময়ে তাকে খাওয়াবার চেষ্টা করবে, তাকে খাওয়াবার চেষ্টা করবে। আর এই জন্য মেজবানের উচিত নয় যে আমি ওকে খাওয়াচ্ছি কেন, ও আমাকে একদিন খাওয়াবে। আমি ওকে দাওয়াত দিয়েছি কেন, ও আমাকে একদিন দাওয়াত দেবে। আমি আমার ছেলের বিয়েতে ওকে বলেছি কেন, সে তার ছেলের বিয়েতে আমাকে বলবে। এইরকম একটা নিয়ত যদি হয় থাকে, তাহলে জানবেন যে কোনো স্বভাব হবে না। খানা খাওয়ানোর যে স্বভাব, সেই খানা খাওয়ানোর স্বভাব হবে না। ইখলাস থাকতে হবে, মানে আপনি যে খাওয়াবেন সেটা কি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাওয়াতে হবে। সুতরাং এখানে আপনি মনে রাখবেন যে বিনিময়, আপনি খাওয়ানোর বিনিময়ে খাওয়া নেবেন, আর যদি সে না খাওয়ায় আপনি তার বদনাম করবেন, আমার বেলাতে পেটটা ভরে চলে গেল আর সে তা সে আমাকে খাওয়াবেন, তার নাম নেই, তার মানে কি, তাহলে আপনার খাবারটাও কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাররু তাআমি তাআমুল ওয়ালিমা ইমনাউহা মাইয়াতিহা, সেই ওলিমার খাবার, ওলিমা কাকে বলে, অলিমা হল বিবাহ বাসরের পরবর্তী দিনে, মানে রাত্রে বাসর হয়েছে, মানে বিয়ে করে নিয়ে এসছে, বউয়ের সাথে রাত্রে বাসর হয়েছে, তার পরের দিনে এই বিয়ের আনন্দে লোকজনকে খাওয়ানো, এটা কে করবে, ছেলের বাবা না মেয়ে, ছেলের বাবা না মেয়ের বাবা, ছেলের বাবা, ছেলে করবে, মেয়ে কিচ্ছু করবে না, ছেলে করবে। সুতরাং অলিমার এই দাওয়াত, এটাই হচ্ছে প্রসিদ্ধ শরীয়তে। আর মেয়ের বাবার কিচ্ছু খরচ নেই, মেয়ের বাবার কোনো দাওয়াত নেই, মেয়ের বাবার অলিমা নেই, অলিমা কার, ছেলে যে বিয়ে করবে তার অলিমা, বরের পক্ষ থেকে অলিমা। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অলিমার খাবারও নিকৃষ্ট খাবার, যে খাবারে তাদেরকে ডাকা হয় যারা খেতে চায় না, আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ডাকা হয় না যারা তা খেতে চায়, যারা মুখাপেক্ষী, অভাবী, যারা যাদের খাবার জোটে না তাদেরকে ডাকা হয় না, আর যারা খেতে পারে না, তাদের যা আছে খেতে পারে না, তাদেরকেই ডাকা হয়। আর শেষকালে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান লাম ইউজিবিদ দাওয়া, আর যে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো কিন্তু দাওয়াত কবুল করল না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমান করল, নাফরমানি করল, দাওয়াত দেওয়া হলো কবুল করল না, সে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করল। এবারে যদি কোনো কারণ না থাকে, কোন কারণ যদি থাকে কবুল না করার, সে কথা আমরা পরে আলোচনা করব। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলিম অপর মুসলিমের কাছে বা উপরে পাঁচটি অধিকার রয়েছে, পাঁচটি অধিকার রয়েছে, সেই অধিকার তাকে আদায় করতে হবে, সেই অধিকার আদায়ে কোন রকমের কার্পণ্য করা যাবে না, সেই অধিকার আদায়ে কোন রকমের মানে গাফলতি করা যাবে না, আলস্য করা যাবে না। সে পাঁচটি কি কি, একথা আপনারা আগে বহুবার শুনেছেন, কারণ পাঁচটি পাঁচবার আপনি শুনবেন কমসে কম। আজকে কি হলো, খামসুন কি হলো, প্রথমে সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া না, সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। আয়াদাতুল মারিদ, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখা করতে যাওয়া, দেখা করতে গিয়ে সাক্ষাৎ করে সান্ত্বনা দেওয়া। নম্বর তিন ইত্তিবাউল জানায়েজ, মারা গেছে তার জানাজায় শরীক হওয়া। নম্বর চার ইজাবাতুদ দাওয়া, দাওয়াত গ্রহণ করা, দাওয়াত কবুল করা। আর নম্বর পাঁচ হল তাসমিতুল আতিস, তার মানে কেউ যদি ছিঁকির পরে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে কি বলা, ইয়ারহামুকাল্লাহ বলা। এখান থেকে বোঝা গেল যে দাওয়াত কবুল করা একটা অধিকার, যদি সে অধিকার লঙ্ঘন করা হয় তাহলে ওয়াজিব তরক হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় থাকলেও বিবাহ ও অন্যান্য দাওয়াতে উপস্থিত হতেন, রোজা অবস্থায় থাকলেও। রোজা অবস্থায় থাকলে কিভাবে দাওয়াতে উপস্থিত হতেন? যেতেন যেখানে তাদের মনটা বড় হবে। তারপরে দেখেন, দাওয়াত কবুল করা ওয়াজিব, কিন্তু দাওয়াতে গিয়ে খাওয়াটা ওয়াজিব না। বলে কেমন দাওয়াত কবুল হলো? হ্যাঁ, আপনার কোন ওজর থাকতে পারে, আপনি খাবেন না তো ওজর থাকতে পারে, কিন্তু আপনি দাওয়াত কবুল করেছেন এবং গেছেনও, গেছে আপনি খাবেন না সেটা আলাদা কথা, তার মনটা বড় হলো, এলেন হুজুর খাবেন না, এবারে খাবেন না খাবেন, রোজা নফল রোজা হলে আপনি কি করবেন সেটা পরে বলবো, সেটা সে কথা আমাদের পরে আসছে। এখন আমরা বলতে চাচ্ছি কি গুরুত্ব, যে রোজা অবস্থা থাকলেও দাওয়াত কবুল করা জরুরি। অলিমার জন্য বিশেষ করে আমন্ত্রিত হলে উপস্থিত হওয়া ওয়াজিব। আর বললাম, যে ব্যক্তি বিনা ওজরে এমন দাওয়াত গ্রহণ করে না সে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য। আর রোজা অবস্থায় যদি কেউ হাজির হয় তাহলে তার উচিত হল সে যাবে, না খেলেও তার জন্য দোয়া করবে। দোয়াটা কিসের করবে? কিসের বিনিময়ে? যেহেতু সে আমাকে সম্মান করে দাওয়াত দিয়েছে, এবারে আমি খাব না। রোজা ভেঙে খাওয়া জরুরি না, কিন্তু একান্তই পীড়াপিড়ি করলে, সে কথা পরে বলছি। দাওয়াতে হাজির হওয়া ওয়াজিব পালনের শর্ত রয়েছে, এই ওয়াজিব বললেই তো হবে না, কখন ওয়াজিব তার শর্ত রয়েছে। দাওয়াত দাতা যেন এমন লোক হয় না হয়, দাওয়াত দাতা মেজবান যেন এমন লোক না হয় যাকে শরীয়ত ও সামাজিকভাবে বর্জন করা ওয়াজিব বা মুস্তাহাব। এমন লোক যাকে সামাজিকভাবে বয়কট করা উচিত যদি আপনি মনে করেন, যেমন বেনামাজি, যেমন সুদখোর, যেমন মদখোর, সারাবি, সামাজিক অপরাধী, আপনি সেখানে গেলে কথাই বলে, যদি আপনি মদ না খান কিন্তু সুরিশাল দিয়ে হাঁটলে লোকে কি বলবে, দেখ লম্বা লম্বা কথা বলে ওর বাড়িতে দাওয়াত খেয়ে চলে এলো, বলবে না? বলবে না। সেই খাতিরে যদি, তাহলে শর্ত হল কি, যে যার বাড়িতে আপনি খাবেন তার রুজি যেন কি হয়, হালাল হয়। কিন্তু যদি হালাল রুজি না হয়, হারামও হয় হালালও হয়, তাহলে হালাল এবং হারাম সংমিশ্রিত হলেও খাওয়া জায়েজ, দাওয়াত কবুল করা জায়েজ। কিন্তু যদি নিচক খাঁটি ভাবে হারাম রুজি হয়, আপনি জানেন যে রুজিতে কোন প্রকার হালাল নেই, তাহলে কি হবে? তাহলে তার দাওয়াত গ্রহণ করা বা তার খাবার খাওয়া জায়েজ হবে না। নম্বর দুই, এর পূর্বে যেন অন্য কেউ দাওয়াত না দিয়ে থাকে। যদি আমাকে হেলাল দাওয়াত দিয়েছে, দিচ্ছে এখন হুজুর কাল আগামীকাল আপনার দাওয়াত, কিন্তু এর আগে হাফেজ সাহেব আমাকে দাওয়াত দিয়েছে, একই দিনে দুজন দাওয়াত দিয়েছে, তখন হেলাল যখন দাওয়াতটা দিচ্ছে তখন হেলালের দাওয়াতটা কবুল করা ওয়াজিব না? আমি যে আগে দাওয়াতটা কবুল করেছি সেটা হচ্ছে ওয়াজিব। তাহলে দ্বিতীয় শর্ত বুঝতে পারলেন, যেন দাওয়াতের উপরে দাওয়াত না হয়, সে অবস্থায় যে আগে দাওয়াত দিয়েছে তার দাওয়াতই গ্রহণ করা ওয়াজিব। যেমন একই সঙ্গে দুজন দাওয়াত দিলে এবং অপরজন আত্মীয় হলে, একজন আত্মীয় একই সঙ্গে দাওয়াত দিচ্ছে, একজন আত্মীয় আর একজন অনাত্মীয়, কারটা গ্রহণ করতে হবে? আত্মীয়তার বন্ধন প্রাধান্য পাবে। যেমন আপনি জানেন সাদকা, দান করার অর্থ আছে, দুটো গরিব মানুষ, একজন আত্মীয় একজন অনাত্মীয়, কে প্রাধান্য পাবে? আত্মীয়। দুই প্রতিবেশী একসঙ্গে দাওয়াত পেশ করলে যার বাড়ির দরজা নিকটে তারটা তার দাওয়াতে যেতে হবে, ডাইনে বাঁয়ে যেমনই হোক, যারটা কাছে যে নিকটবর্তী হবে তার দাওয়াতে যেতে হবে। নম্বর তিন, দাওয়াত অনুষ্ঠানে যেন কোন প্রকার শরীয়ত বিরোধী কাজকর্ম না হয়। আপনি যদি জানেন যে ব্যক্তি দাওয়াত দিয়েছে, মনে করুন অলিমার দাওয়াত, সেই অলিমা ভোজ অনুষ্ঠানে সেখানে কোন স্টারকে দাওয়াত দিয়ে ড্যান্স হবে, যেমন হয়ে থাকে বড় বড় বড় বড় বড় বড় শিল্পীকে, শিল্পী কি বলে, অভিনেত্রীকে দাওয়াত দিয়ে ড্যান্স করানো হয়, কিংবা ভিডিও করানো হয়, কিংবা মিউজিক, কিংবা ব্যাংক পার্টি বাজনা, কিংবা এই ধরনের কোন রকমের যদি শরীয়ত বিরোধী কাজকর্ম হয় তাহলে সেই দাওয়াতে যাওয়া আপনার জন্য ওয়াজিব নয়, বলে হলে দাওয়াতে উপস্থিত হওয়া বৈধ নয়। তবে ওই ওই বিরোধী কর্ম বন্ধ করার যদি ক্ষমতা থাকে তাহলে আপনার জন্য উপস্থিত হওয়া ওয়াজিব। যদি মনে করেন ওখানে গিয়ে আপনি বন্ধ করতে পারবেন, এই চলবে না, যদি চলে তাহলে আমি দাওয়াতে নেই, তাহলে হ্যাঁ আপনার জন্য কি সেখানে উপস্থিত হয়ে সেটা করা ওয়াজিব। কারণ এখানে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার রয়েছে, সৎ কাজের আদেশ আর মন্দ কাজে বাধা দেওয়ার ব্যাপারটা রয়েছে, সেই আদেশটা আপনার পালন করা হবে। সুতরাং ওলিমা অনুষ্ঠানে অশ্লীল বা অবৈধ কর্মকৃতি যেমন গান বাজনা ভিডিও সিডি মদ প্রভৃতি চলে, সে ওলিমায় উপস্থিত হয়ে যদি উপদেশের মাধ্যমে তা বন্ধ করতে পারেন তবে ওই ভোজ খাওয়া বৈধ, নচেত না খেয়ে ফিরে যাওয়া ওয়াজিব, না খেয়ে ফিরে যাওয়া ওয়াজিব। সে ব্যাপারে দলিল বলছি, তার আগে একটা কথা ভুলে যাব বলতে, আপনি অনেক সময় দেখবেন যে কোনো ভোজ অনুষ্ঠানে সেখানে গেলেন, আপনি বললেন আমি তোমার বিয়েতে যাব না, কেন না তোমার বিয়েতে এই এই ব্যাপার আছে, ক্লিয়ার বলতে হবে, আপনি তো বন্ধ করতে চাচ্ছেন। এখন বন্ধ করছেন কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আবার আপনার পাছাতেই গু থাকে তাহলে তো মুশকিল, তাহলে আপনি কি করে বলতে পারবেন স্পষ্ট করে, কি করে বলবেন কেন আসবে না আমার দাওয়াতে, না তোমার বাবু তোমার দাওয়াতে ওই যে সিডি চলছে বা ভিডিও চলছে আর তোমার বাড়িতে তো টিভি লাগানো আছে, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না আমি এক দাওয়াতে গিয়েছিলাম সেখানে বিয়ে করে নিয়ে আসছে বরযাত্রী, বরযাত্রী তো নয় বধযাত্রী, তো চলে গিয়েছিলাম সম্পর্কে পাড়া সম্পর্কে এবং পাশের বাড়ি তাছাড়া আত্মীয় হয়, গেলাম ভালো এলাম ফিরে, এবার আমি আগে বাড়ি চলে এসেছি আর দেখছি এরা বউ ইস্তেকবাল করার জন্য, ইস্তেকবাল মানে ওয়েলকাম করার জন্য, গ্রামে পার্টি আছে, ব্যাংক পাই পার্টি, যদি ব্যান্ড পার্টি বলে না ব্যান্ড পার্টির বাজনা, বাস স্ট্যান্ড থেকে তাকে ওইভাবে স্বাগত জানিয়ে নিয়ে আসছে। আমি তো বাবা কি কোন কাণ্ড, তো আমি আমার বাপ চাচাকে বললাম এ কি কথা হলো, বলছে বাবু আমরাও জানতাম না, ঠিক আছে তো আজ তো বিয়ে হয়ে এলো কাল তো বলি মা ভোজ বউ ভোজ, যদি এই অবস্থা হয় বাজনা যদি বন্ধ না হয় তাহলে আমরা কাল ভোজে নেই, বললো হ্যাঁ আমরা করি নাই, এবার বিয়ে বাড়ি যাদের বিয়ে তারা বলছে না আমরা করি নাই, ও ছেলের বন্ধুরা করে নিয়ে এসেছে জানে না কেউ, এই এরকম বলতে লাগলো। খবর নিলাম যে হ্যাঁ সত্যি ছেলের এক বন্ধু সে খরচ দিয়ে ব্যান্ড পার্টি নিয়ে আসছে, তাদের কানে খবর গেল আহ কি হয়েছে সবাই বাজনা বাজায় সবাই বাজনা শুনে, তো বাজনা হলো তো আর কি হলো, বাজনা না হলে কি বিয়ে নাকি, আর বাজনা বাজলে তুমি বিয়ে খাবে না, যে পণ নিয়েছে বিয়েতে যৌতুক নিয়েছে সেটা খুব খেয়ে নিয়েছে চলে এসছ, বিয়েতে কি পণ নেওয়া যায়জ, যৌতুক নেওয়া যায়জ, তো সেই বিয়ে যে বিয়েতে যৌতুক নিয়ে বিয়ে হচ্ছে সেই বিয়ে তুমি খাচ্ছ কালকে খাবে, আর বাজনাটা হলে খাবে না, হলো বুঝতে পারলেন, কোনটা বন্ধ করবেন আপনি, কোনটা বন্ধ করবেন বলুন, মুশকিল তো এখানেই সারা শরীরে ঘা, কোথায় মলম আগা লাগাবেন, হ্যাঁ আপনি বাজনাটা দেখতে পেলেন না ওটা দেখতে পেলেন না। আর এক জায়গায় এরকম এক বিয়ের মজলিসে ডেট করছিল মানে বিয়ের দিন করছিল আর কি, তো বলো গো পঞ্জিকাটা নিয়ে এসো বিয়ের দিনক্ষণ দেখি, তো আমি বললাম এই পঞ্জিকা থেকে বিয়ের দিন ঠিক করা ইসলামের রীতি না, চট করে বলছে আর যৌতুক নেওয়াটা বোধ হয় ইসলামী রীতি, তেমন যৌতুক আগে হয়ে গেছে এবারে ডেট হচ্ছে, বুঝতে পারছেন তো ভারী মুশকিল, আপনি কোনটা বলবেন আর কোনটা ছাড়বেন, কেউ যদি ডান হাতে বাম হাতে মদ খায় তো কি বলবেন, এই ডান হাতে খাও ডান হাতে খাও, কি বলবেন ডান হাতে খাও, খাচ্ছে মদ বাম হাতে খাচ্ছে দুটোই হারাম, কিন্তু আপনি যদি বলেন এই ডান হাতে খাও ডান হাতে খাও, আল্লাহকে ভয় করো ডান হাতে খাও, কেমন হবে কথাটা। এই জন্য খুব সাবধান, মানে সমাজে চলা এত বড় কঠিন যে আপনার ঘরে আপনি ভূত ছাড়াতে যাবেন ভূত আপনার ঘাড়ি চেপে বসবে, আল্লাহুল মুস্তাআন, বলা বড় কঠিন। এই জন্য মানে হাট ঘাট বেঁধে আপনাকে কথা বলতে হবে, যাতে করে সেই কথা আপনার ঘাড়ে চেপে না বসে। দেখবেন যদি আপনি পারেন তাহলে সেখানে উপস্থিত হয়ে বন্ধ করেন, আর যদি মনে করেন যে না আমার আমি তো নিজে না পাক অপবিত্র, আমি তো পারব না দূর করতে, খবরদার যাবেন না, খালাস। কমসে কম এটা তো পারবেন যে একটা খারাপ জিনিস থেকে আপনি বেঁচে থাকলেন, আর যদি প্রতিবাদ করতেও না পারেন ঘৃণা করতে হবে, আর তার মানে ঘৃণা করলে কি সেখানে গিয়ে খাওয়া চলবে? না, খাওয়া চলবে না। বেশ, আমরা যেটা বললাম যে না খেয়ে ফিরে যাওয়া ওয়াজিব, দলিল কি? যাবে দাওয়াতে দেখবে এইসব নোংরামি কাজ হচ্ছে, মদ খাচ্ছে লোকে, মদ আছে, তারপর ধরুন কোথাও ড্যান্স হচ্ছে, বা এমন অবস্থা বর্তমানে তো একটা প্যান্ডেল করা হচ্ছে, আর আজকাল বিয়েতে আবার বদযাত্রী হিসাবে মহিলারাও যাচ্ছেন, আর এমন মহিলা যারা হচ্ছেন আলোক প্রাপ্তা, তার মানে তাদের অর্ধেক দেহতে আলো লাগে, সূর্যের আলো লাগে, আলোক প্রাপ্তা, আর একই প্যান্ডেলে বসিয়ে দেওয়া হচ্ছে, আর ছেলে মেয়ে একই সঙ্গে খাওয়ার ব্যবস্থা হচ্ছে। শুধু তাই না, বদযাত্রীকে যুবতীরা কিশোরীরা স্বাগতম জানাচ্ছে, কেউ ফুলের মালা দিয়ে, কেউ বিস্কুটের মালা দিয়ে, কেউ ঘুঁটের মালা দিয়ে। ঘুঁটে জানেন তো? ঘুঁটে জানেন না? জানেন না? ঘুঁটে জানেন না? ছোট বউ বড় বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে, ঘুঁটে জানেন না, গোবরের। হ্যাঁ, তো কেউ কেউ ঘুঁটের মালা দেয়, কেউ বিস্কুটের মালা দেয়, কি করে ঠাট্টা মজাক করে, কেউ ফুলের মালা দেয়, কেউ আবার ফোঁটা লাগায় কপালে। এটা কোত্থেকে পেয়েছে? ওইখান থেকে। কিশোরী যুবতী তারা ওইভাবে মজাক ঠাট্টা করছে। তাহলে যদি আপনি সেই ভোজ মজলিসে গিয়ে দেখেন যে এইরকম নোংরামি চলছে, সেখানে খাওয়া জায়েজ হবে না। হ্যাঁ, যদি ভাড়া দিতে পারেন, বন্ধ করতে পারেন, তাহলে আছি, আর যদি না হয় তাহলে আপনার জন্য জায়েজ না। কি তাহলে কি হবে? দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, তার মানে যে মুসলিম, যে মুসলিম হবে, ফালা ইয়াজলিস আলা মাঈদাতিন ইউদারু আলাইহাল খামর, সে যেন সেই ভোজ মজলিসে না বসে যে মজলিসে মদ খাওয়ানো হচ্ছে, যে মজলিসে হারাম খাওয়ানো হচ্ছে, তার মানে সেখানে হারামকে হারাম জানা হচ্ছে না। আমাদের অনেকে হিন্দুর বিয়েতে যায় বা অমুসলিম বিয়েতে যায়, ঠিক আছে যাও, আমি বলছি না হারাম, কিন্তু হালাল খাবার খেতে হবে, হ্যাঁ খাবে, কিন্তু তোমার পাশে হারাম খাবার খাওয়ানো হবে, সেটা কি হবে? এমনিতে অমুসলিমদের দাওয়াত কবুল করা না করা, সে তো অমুসলিমদের দাওয়াত কবুল করা ওয়াজিব না, ইসলামের দিকে আকর্ষণ করার জন্য আপনি কবুল করতে পারেন, নিয়ত হবে কি? ইসলামের দিকে আকর্ষণ। কিন্তু আপনি যদি নিজেই আকৃষ্ট হয়ে যান, চম্বুক হওয়ার জায়গায় নিজেই লোহা হয়ে যান, তাহলে না। পরন্তু যদি আপনি সেখানে যান, আপনি বলছেন আমি হালাল খাবো, মাছ খাবো, লুচি মিষ্টি খাবো, ফল ফ্রুট খাবো, সমস্যা নেই, কিন্তু তোমার সামনেই খাওয়া হবে কি? মদ খাওয়া হবে, মদ ঢালা হচ্ছে, তাহলে সেটা জায়েজ না নাজায়েজ? সেই বিয়েতে সেই ভোজে তোমার জন্য যাওয়া জায়েজ না। বেশ, দ্বিতীয় দলিল কি? আলী রাজে আল্লাহ তাআলা আনহু সানা আতা আমান, আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈরি করলেন। আর আমরা জানি মুসলিমরা প্রায় সাধারণত যারা মুসলিম যারা ইমানদার তারা একজন সম্মানিত হুজুর ব্যক্তিকে দাওয়াত দিয়ে যে তৃপ্তিটা পায়, অন্য কোন মানুষকে দাওয়াত দিয়ে সে তৃপ্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কারো সাথী হইও না, তোমার বন্ধু যেন মুমিন ছাড়া অন্য কেউ না হয়। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, আর মুত্তাকি পরহেজগার লোক ছাড়া যেন তোমার খাবার কেউ না খায়। আরে রাখো তোমার সাত গোষ্ঠীর বন্ধু, নামাজ বে নামাজি, সে কাফের, সে অমক, সে ফাসেক, তাকে তুমি দাওয়াত দিয়েছো, খাওয়াচ্ছ, খুব খুশি করছো, কিন্তু সবচেয়ে উত্তম হলো যে তুমি একজন প্রসিদ্ধ বা প্রসিদ্ধ হোক আর না হোক পরহেজগার মানুষ, তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে সে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছ, এর থেকে বড় তৃপ্তি আর অন্য দাওয়াতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈরি করতেন সাহাবারা, আর দিতে পেরে ধন্য নিশ্চয়ই। আমাদের মন প্রাণ মনে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেতাম আমরা নিজের হাতে তার খিদমত করতাম। নিশ্চয়ই রাসুলের কথা তো বলতেই হয় না। যাই হোক, আলী, আলী হচ্ছেন চাচাতো ভাই এবং পরে জামাই। জামাই শ্বশুরের জন্য খাবার তৈরি করেছেন। আলীর বাড়িতে এলেন, বাড়িতে দেখলেন পর্দা টাঙানো আছে আর সেই পর্দাতে ছবি রয়েছে। ছবি মানে কিসের ছবি? ছবি মানে গাছপালা ছবি না, কিসের ছবি? প্রাণীর ছবি। প্রাণীর ছবি তার মানে হয় কুকুর, না হয় বিড়াল, না হয় বাঘ, না হয় বিভিন্ন রকমের ছবি থাকবে, মানুষের ছবি, যাই হোক। আর আমাদের বাড়িতে তো মাশাআল্লাহ উলঙ্গ মহিলার ছবি আছে। যাই হোক, এমন একটা পর্দা যে পর্দাতে ছবি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিরে গেলেন, ফিরে চলে গেলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা রাজাআকা বি আবি আনতা ওয়া উম্মি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক, আপনি ফিরে গেলেন কেন? এটা বিশাল কষ্ট, এত বড় মানুষকে আমি দাওয়াত করলাম, তিনি না খেয়ে ফিরে যাচ্ছেন, বিশাল কষ্ট, মা বাপ কুরবান হোক, আপনি ফিরে যাচ্ছেন কেন? কাল ইন্না ফিল বাইতি সিতরান ফিহি তাসাউইর, তোমার ঘরে একটি পর্দা রয়েছে যাতে ছবি রয়েছে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তাসাউইর, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যে ঘরে ছবি থাকে এবং কুকুর থাকে, অন্য হাদিসে আছে। তাই আমি তোমার ঘরে বসতে পারলাম না, কারণ আমার কাছে ফেরেশতা আসবেন, কখন আসবেন আমি জানি না। তাহলে বোঝা গেল, যদি কোন গর্হিত কাজ থাকে, গর্হিত জিনিস থাকে, কোন হারাম জিনিস থাকে কারো ঘরে, কারো বাড়িতে, কারো ভোজ অনুষ্ঠানে, সেখানে গিয়ে বসা যাবে না, খাওয়া যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দাওয়াত দিল। তিনি লোকটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, ঘরে মূর্তি বা ঠাঙ্গানো ফটো আছে নাকি? তোমার ঘরের ফটো ফটো নেই তো, বা মূর্তি ফুর্তি নেই তো? লোকটি বলল, হ্যাঁ আছে, আছে। অতঃপর সেই মূর্তি বা ফটো নষ্ট না করা পর্যন্ত তিনি প্রবেশ করলেন না, বলল, যা সরাও, এটা ছিঁড়ে ফেলো কিংবা সরিয়ে দাও। তারপরে তিনি প্রবেশ করলেন না, দূর করা হলে তবেই তিনি প্রবেশ করলেন। ইমাম আউজাই বলেন, যে ওলিমায় ঢোল তবলা ও বাদ্যযন্ত্র থাকে সে ওলিমায় আমরা হাজির হই না। যেখানে দেখবেন বিয়ে, বিয়ের ভোজ অনুষ্ঠানে মাইক হচ্ছে, আমাদের তো মাইকটা স্বাভাবিক হয়ে গেছে। মাইক বলতে আমি বলতে চাচ্ছি রেকর্ড বাজানো হচ্ছে। আজকাল তো সিডি, আজকাল তো কি বলে এটাকে, মেমোরি দিয়ে গান বাজানো আম হয়ে গেছে, গান চলছে। আমি এক বিয়েতে গেলাম, আমাদের আত্মীয় হয়, সেখানে গেলাম, হাজির হলাম। তো ওলিমাতে গিয়ে দেখছি তো মাইক চলছে, মানে বাড়ির, বিয়ে বাড়ির চালে মাইক বাজছে। ওই যে সমস্ত গানগুলো বাজানো হয় আমাদের দেশে, পাড়ার ছেলেরা, কাঁচা প্রেম, আমার পাকতে দিল না, কি সব গান আছে। তারপরে আমার কচি ছানাটা পাকা হয়েছে, থেকে থেকে বলে, মা বাবা তোমার কে। তারপর আরো সব কি কি গান আছে, তো যাই হোক, গানের কোনো অর্থ জানি না। তো সেই সব গান কাইমনি কানে শোনার ইচ্ছা না থাকলে চলে আসে কানে, তো গান বাজছে। তাই আমি তো বললাম, এই তো মুশকিল। আমি আমার, তখন আমার আব্বা বেঁচে ছিলেন আর মাও আছেন, তো আমি বললাম, আমি এতে থাকতে পারবো না, আমি চলে যাব। কেন যাব, কেন মামা, যাই হোক, আত্মীয় আছে আর কি। তো তারা বলল, কেন থাকবি না কেন? আমি বললাম যে এটা বাজছে, এটা আমার থাকা চলবে না। এই বন্ধ করে দে রে, বন্ধ করে দে, সঙ্গে সঙ্গে আমার কথা দিয়ে বন্ধ করে দিল। কেউ কেউ বলতে লাগলো, গ্রাম, হ্যাঁ এটা কোনো বিয়ে হলো নাকি? যে বিয়েতে রেকর্ড বাজবে না সে বিয়ে, আবার বিয়ে নাকি, কি মনে হচ্ছে এটা? বলছে, যা হবে হোক, বন্ধ করে রাখ। বন্ধ করে রাখলো, আমি থাকলাম। এই হচ্ছে উচিত, এটাই হচ্ছে উচিত। যদি বন্ধ করো তাহলে আছি, আর বন্ধ না করলে আমি চললাম, মাসসালামা। এই হচ্ছে প্রত্যেক মানুষের উচিত, যাতে সমাজ বোঝে যে হ্যাঁ এটা ভালো জিনিস নয়, এটা ভালো জিনিস নয়। ব্যাস, এবার আরো উচিত যেটা, যেটা শর্তের কথা বলছিলাম, দাওয়াত দাতা যেন মুসলিম হয়, যে দাওয়াত দেবে সে যেন মুসলিম হয়, অর্থাৎ কাফের বা অমুসলিম না হয়, নচেত তার দাওয়াত গ্রহণ করা ওয়াজিব নয়। যেমন একটু আগেই ইঙ্গিত করলাম, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, মুসলিমের ওপরে মুসলিমের অধিকার রয়েছে কটা? পাঁচটা। অর্থাৎ কাফের অধিকার না, এটা কার অধিকার? কেবল মুসলিমের অধিকার। তারপরে আর একটা শর্ত রয়েছে, দাওয়াত দাতা যে মাল থেকে দাওয়াত খাওয়াবে সে মাল যেন হারাম না হয়, এটাও আমি ইঙ্গিত করলাম আগেই, যে মাল যেন কি হয় পুরো হালাল না হলেও যেন কিছু বা মিশ্রিত হয়, একবারে খাঁটি হারাম যদি হয় তাহলে তার দাওয়াত গ্রহণ করা বৈধ নয়। তেমনি আর একটা শর্ত হল, আমি নম্বরগুলো মনে রেখে নি বলে বলতে পারছি না, দাওয়াত গ্রহণের ওয়াজেব পালন করতে গিয়ে যেন অন্য ওয়াজেব অথবা তার থেকে বড় ওয়াজেব নষ্ট না করা হয়। আপনি তার দাওয়াত খেতে গেলেন আর দাওয়াত খেতে গিয়ে অন্য ওয়াজেব, আপনার বাড়িতে মহিলারা যখন যায়, মহিলারা দাওয়াত কবুল করছে, দাওয়াত দিয়েছে যেতে হবে, ঘরের অসুস্থ শাশুড়ি পড়ে আছে, আপনি দাওয়াত গ্রহণ করেছেন যেতে হবে, আপনার ঘরে অসুস্থ বাপ বা মা পড়ে আছে, তাদেরকে হাসপাতাল নিয়ে যেতে হবে, আর আপনি চলে গেলেন শালার বিয়েতে, বললেন শালার বিয়ে যেতেই হবে, কিংবা শালির বিয়ে না গেলে হবে না, আর এদিকে বাপ, বাপ তখন কোন শালা, তখন বাপকে ছেড়ে দিয়ে, অসুস্থ বাপকে ছেড়ে দিয়ে আপনি শালির বিয়ে শালার বিয়েতে যাচ্ছেন, কেমন হলো? একটা ওয়াজেব যেটা বড় ওয়াজেব সেটা ত্যাগ করে আপনি ছোট ওয়াজেব পালন করতে যাচ্ছেন। আসলে আপনি ওয়াজেব পালন করতে যাচ্ছেন না, কি পালন করতে যাচ্ছেন? সামাজিকতা পালন করতে যাচ্ছেন, যে শালার বিয়েতে না গেলে আমার শ্বশুর বাড়ির লোক কি বলবে, আমার বই বা কি বলবে, এই জন্য আপনি আপনার অসুস্থ মানুষকে ছেড়ে দিয়ে আপনি যাচ্ছেন। যাই হোক, যেন কোনো বড় ওয়াজেব তরক না হয় কিংবা বড় ওয়াজেব নষ্ট না হয়। আর একটা শর্ত, দাওয়াত গ্রহণকারী যেন তাতে ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতির শিকার হলে দাওয়াত গ্রহণ করা ওয়াজেব নয়। কেমন ক্ষতির শিকার? কেমন? যেমন ব্যয়বহুল বা দূর পাল্লা সফর, এমন জায়গায় দাওয়াত, আপনি আছেন ঢাকাতে আর আপনার দাওয়াত হচ্ছে চট্টগ্রামে, কত খরচ হয় মোটামুটি? এখন আপনার অত ক্ষমতা নেই, এতটা পথ আমি যাব ভাড়া দিয়ে, আমাদের দেশে যদি হয়, মনে করুন ভারতে যদি হয়, আপনি কলকাতার লোক, দাওয়াত দিয়েছে কোথায়? দিল্লিতে। তো সেখানে দিল্লিতে যেতে হলে বুঝতেই পারছেন আগে থেকে রিজার্ভেশন এবং তার টাকা পয়সা দরকার, তারপর আবার গিফটের সিস্টেম আছে, গিফট না দিলে পরে কেমন লাগে। তো যদি এরকম হয় তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য এটা ওয়াজেব করেননি, এ দাওয়াত গ্রহণ আপনার জন্য ওয়াজেব নয়, যেহেতু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। আচ্ছা, উপস্থিত থাকা জরুরি এমন স্বজনকে বর্জন করতে হলে, কাছে উপস্থিত থাকা জরুরি এমন স্বজনকে বর্জন করতে হলে, যেমন বললাম বা অসুস্থ বাবা মা ইত্যাদি, দাওয়াতে উপস্থিত হওয়া তখন ওয়াজেব থাকবে না। আর একটা শর্ত, দাওয়াত যেন দাওয়াত গ্রহণকারীর জন্য খাস হয়, আম হলে সেই দাওয়াত গ্রহণ করা ওয়াজেব নয়। কেমন আম মনে? আম আর খাস, যেমন কথা জন্য বলি, গ্রামে বা জামাতে আপনার বিয়ে হচ্ছে, আপনি বললেন হুজুর আপনার দাওয়াত রইল, বাবুল ভাই আপনার দাওয়াত রইল, বা কি বলে মোজাম্মেল বা হাফেজ সাহেব আপনার দাওয়াত রইল, বিলাল হালাল দাওয়াত রইল, হেলাল দাওয়াত রইল, এটা খাস, মানে নাম করে করে খাস। আর আম হচ্ছে কোন নামাজের পরে দাঁড়িয়ে বলো গো আমার আগামীকাল ওলিমা সবারই দাওয়াত রইল, এটা কি? এটা হলো আম দাওয়াত। তো এই দাওয়াতটা গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব না, কারণ খাস করে করা, আম দাওয়াত করা হয়েছে। এখানে মসজিদে যত লোক আছে কিংবা আমার গ্রামে সমস্ত লোকের দাওয়াত রইল, এ হচ্ছে আম দাওয়াত। তো এই দাওয়াত গ্রহণ করা ওয়াজিব নয়। ব্যাস, এবার চলুন অন্য কথায়, সেটা হচ্ছে কি, মৌখিক বা সরাসরি দাওয়াত না হলেও অনেকে আবার মৌখিক দাওয়াত না দিলে গ্রহণ করে না। টেলিফোনে দাওয়াত দেব গো শালম, এবার বাড়িতে বিয়ে আছে, না বিয়ের দাওয়াত লোক পাঠায় না, লোক পাঠায় না, একবারে লোক পাঠানোর তো বটেই, আবার বলছে কার্ড করতে হবে, কার্ড করে দাওয়াত দিতে হবে, আবার কার্ডে আবার হলুদ লাগিয়ে দিতে হবে, তাই না? কাঁধে হলুদ লাগিয়ে দেয় বিয়ের নাকি শুভ চিহ্ন, যে মুসলিমদের যে প্রথা আছে। তো বলছে কি যে সরাসরি না গেলে মুশকিল, বিশেষ করে মেয়ের বাবা, এই যে সর্বনাশ, মেয়ের বাবা যে কত অসহায়, তাকে কত লোকের খোসামুদ্দি করতে হয়, কত লোকের পায়ে ধরতে হয়, আল্লাহ আকবার। দাওয়াত দিতে হবে সরাসরি। আর একটা দাওয়াতের কথা জানেন, আজব লাগবে শুনে, যারা জোর করে দাওয়াত নেয়, জোর করে কারা দাওয়াত নেয়, এই তোমার বাড়িতে এতগুলো লোক খাবে, জোর করে দাওয়াত না, কার বাড়িতে? মেয়ের বাবার বাড়িতে, মেয়ের বাবাকে বলা হয় বরযাত্রী আসবে কতজন, 100 150 200 জন, এটা জোর করে দাওয়াত ঘরে চাপিয়ে দেওয়া হয়, বা বেয়াই এতগুলো পারব না, কিছু কম করলে হতো না, কম কেন করব, লোকের খেয়ে আছি খাওয়াইতে হবে না, তো নিজের খাওয়া, তো নিজের ঘরে খাওয়া, অলিমা লুলু ডুবিয়ে খাওয়া, পরের ঘরে কেন, পরের ঘরে খাওয়াবি কেন, লজ্জা লাগে না, নির্লজ্জ। তারপরে জোর করে দাওয়াত নিয়ে দিয়ে বাস ভাড়া করে যাচ্ছে, 200-250 লোক তো বটে, বাস তো করতেই হবে, দুখানা বাস লাগবে আমাদের দেশের বাস, এই দেশের বাস তো আর বেশি লাগে তাই না, আমাদের দেশের বাস ছাদে ফাঁদে বদ যাত্রী, তো এই বদগুলো ছাদেও যাবে, মানে গ্রামের বাইরে, আমি গ্রামের কথা বলছি, জানি না শহরের হাতে সিস্টেম আলাদা হতে পারে, গ্রামের বাইরে গিয়ে বাস দাঁড়িয়ে যাবে, এই বাস থামাও, বিআই বলছে গে বরের বাবা বাস থামাও, বলছে কেন, বলছে দাওয়াত করবে তবে ঢুকবো, বললাহ একটা বিয়েতে আমি গেছি এইভাবে, এখন যাই না, যখন ছাত্র জীবনে গেছি বহু কিছু দেখেছি, তো সেখানে বাসে আমি আছি আর বাস থেমে গেল, গ্রাম ঢোকার আগে মেন রোড ছেড়ে এবারে ওই যে কাঁচা রোডে নামবে আর কি, তার আগেই বলছে বাস থামাও, কেন না, দাওয়াত করার জন্য কেউ আসেনি এখনো, দাওয়াত করবে তবে বাস ঢুকবে। হাই হাই হাই হাই, কদিন আগে, 2-3 সপ্তাহ আগে জোর করে তুমি তার ঘরে বললে যে দাওয়াত নিতে, এতগুলো লোক যাবে খাওয়াইতে হবে, আজকে আবার দাওয়াত করতে হবে, লজ্জা লাগে না, নির্লজ্জ বেহায়া, ধর ডাকাতের মতো, আর খার লো ডুবিয়ে, ডাকাত ডাকাতের দল 200-250 লোক নিয়েছে তার ঘরে খাবি, আবার তোকে দাওয়াত করতে হবে, এই দাওয়াত করতে হবে তাকে, কিসের দাওয়াত, তো লজ্জা লাগে না, সমাজকে এইভাবে চতু বানাচ্ছে এরা, এরা বেকুব বানাচ্ছে সমাজকে, ঘরে চাপিয়ে দিয়ে তারপর বলছে আবার দাওয়াত করতে হবে, সুবহান আল্লাহ, দেখে অবাক হয়ে গেলাম, আমার চলো ঢোকো খাও, তোমাকে দাওয়াত করবে কে, তুমি ঘরে চাপিয়ে দিয়েছো তো 100 লোক নিয়ে খাওয়াবে, সুবহান আল্লাহ, এমন সমাজ যে সমাজে এই অবস্থা, আসলেই বুঝতে পাচ্ছেন, হ্যাঁ পরের লে যে পা পড়লে কুলো পানা থাকে, তুলো পানা, পরের লে যে পা পড়লে তুলো পানা থাকে, আর নিজের লে যে পা পড়লে কেক করে রাখে, নিজে যখন খাওয়াতে হবে তখন বুঝতে পারবে, তোর যদি মেয়ে থাকে তুই বুঝবি, আর হয়ও তাই, যেমন পরের ঘরে চাপায় তেমনি তার ঘরেও চাপানো হয়, আর এই জন্যই আবার যেমন বদযাত্রী হয়েছে তেমনি আবার কোনে যাত্রীও হয়েছে, কোনে যাত্রী আগে ছিল না, আগে ওই বাপ কিংবা আত্মীয় ভাই যেত গিয়ে নিয়ে চলে আসতো তাই না, মেয়ে জামাই নিয়ে আসতো ঘরে, এখন কি হয়েছে, 100 জন বরযাত্রী হলে কোনো যাত্রী কজন যাবে, 50 জন যাবেই, কমসে কম অর্ধেক 70 নেওয়া হবে, হবেই, এটা হচ্ছে কি রিয়াকশন, এটাই হচ্ছে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, তুমি আমার ঘরে 100 জন নিয়ে এসে জোর করে খাবে খাওয়াবে, আমি নিয়ে যাবো না, যে 50 জন না, 50 জন যাবে, তখন পারবো না বলে তো হবে না, কারণ তুমি 100 জন নিয়ে এসেছ, হ্যাঁ এ হচ্ছে কুস্তি খেলা, যে যাকে পারে মার ঘুষি, যে পড়লো পড়ল, সুবহানাল্লাহ, কোন সমাজ, বেহায়া সমাজ, যে জোর করে পরের ঘরে খেতে যায়, যেমনি বরের বাবা হলো তেমনি হ্যাঁ কোনের বাবাও ছাড়বে না, তো এইভাবে কোনে যাত্রী এসেছে, যাই হোক এক আশ্চর্য দাওয়াত কথায় কথা বেরিয়ে গেল, মোট কথা কিছু মানুষ আছে তাদেরকে সরাসরি দাওয়াত না করলে গ্রহণ করে না, আপনার মেয়ের বিয়ে কিংবা ছেলের বিয়ে গিয়ে বলতে হবে, টেলিফোনে যদি বলি বাদশাহ কালকে দাওয়াত হবে না, হবে না, যেতে হবে সরাসরি গিয়ে দাওয়াত দিতে হবে তাই না, কার্ড দিতে হবে বা হাতে ধরিয়ে, ভাই ছেলের বিয়ে আছে যেও কি মেয়ের বিয়ে আছে যেও, ব্যাস, কিন্তু ইসলামের শরীয়তে এতে কোনো সমস্যা নেই, এটা লৌকিক কথা, এটা হচ্ছে সামাজিক কথা, যেমন উপহার নিয়ে যাওয়া না, উপহার নিয়ে দাওয়াতে হাজির হওয়া, উপহার নিয়ে দাওয়াতে হাজির হলে সমস্যা নেই, আপনি একটা খুশির সময় সেখানে আপনি বরকে বা কোনেকে একটা উপহার দেবেন, এটা সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো কখন, কখন সমস্যা, যখন না দিলে আপনি মাইন্ড করবেন দাওয়াত খেতে চেতে এসে চলে এসেছে, হ্যাঁ হাতে একটা খালি হাতে চলে এসছে গো, হ্যাঁ খালি হাতে, একটা শাড়ি আনতে পারলো না, আবার হ্যাঁ যদি কিছু না নিতে কিছু টাকাও দিতে পারলো না, টাকা টাকাও লাগে, টাকাও উপহার নেবে, অবশ্যই এদেশেও আছে তাই না, এদেশেও টাকা দেখেছি লৌকিকতা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ, এবার যে মানুষটার হাতে টাকা নেই, খেতে খাওয়া মানুষ, সেই মানুষ দাওয়াতে যেতে পারে না, কি জন্য, এই জন্য যে আমি কিছু দিতে পারবো না, আর সত্যিই যায়ও না, আর গেলেও তাকে ছোট নজরে দেখা হয়, ছোট নজরে দেখা হয়, ঘৃণা করা হয়, সমাজ এত নোংরা হয়ে গেছে, কোন কথাটা বলবেন আপনি সমাজে, সুতরাং যারা যারা দিনদার হবে তারা খাওয়াবে কার জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর চেহারা দর্শন লাভের জন্য আমরা তোমাকে খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম জাযা, কোন বদলা চাই না, ওয়ালা শুকুর। কে দিল না দিল, যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, যদি কেউ না দেয় বারাকাল্লাহ ফিক। আমার মনের ভেতরে যেন এই চাহিদাটা না থাকে যে বাসার চলে এলো খালি হাতে, কোন কথা হলো, লৌকিকতা জানে না, মানে না, না খবরদার না। এই চাহিদা যদি মনের ভেতরে থাকে তো আপনি লোভী মানুষ, সুতরাং আপনি প্রকাশ করলেন না, কিছু বললেন না, যদি মনে মনে থাকে তো আপনি দাবি রাখলেন, এটা কিন্তু ক্ষতি ক্ষতি খুবই ক্ষতিকর। সুতরাং কিছু মানুষ আছে সরাসরি গেলে আবার কি হয়, না গেলে দাওয়াত গ্রহণ করে না, কিছু মানুষ আছে যথেষ্ট সময়ের পূর্বে না বললে পরে দাওয়াত গ্রহণ করবেন না। বিয়ের এক সপ্তাহ এখনো বাকি আছে, এক সপ্তাহ আগে এখনো টেলিফোন করল না, এখনো বলল না, এখনো এলো না, তারপর যদি যাওয়া হয় আপনার দাওয়াত রহিল না, আর হবে না, আমার অনেক কাজ আছে, আগে বললে না কেন, হয় না, হয় না, এই রকম হয়েছে। পাশের বাড়ি তাকে বলা হলো, তাকে বলা হয়নি আগে, মানে হিসাব ছিল একটা যে আমরা বিয়েতে যথাসম্ভব কম বরযাত্রী নিয়ে যাব আর বেছে বেছে নামাজি দেখে নিয়ে যাব। আপনার প্রোগ্রাম হলে কি হবে, প্রোগ্রাম চলবে? কারণ আপনার বাড়িতেই বেনামাজি, কি করবেন তখন? এখন এ বেনামাজি ছিল আর না ছিল, সে যাই হোক, পরিকল্পনাটা ছিল না যে ওকে বলবো, কিন্তু দেখা গেল যে অমুক অমুক লোক আসবে না, তাহলে আমাদের যে সংখ্যাটা টার্গেট ছিল দেখা গেল কি ভর্তি হবে না, তাহলে ওকে বলি। এবারে বিয়ে হচ্ছে কালকে, আজকে বলতে গেছি আর যাবে না, আর যাবে না, কেন যাবে না, আগে বললে না কেন, আগে বললে না কেন, বেশ গেল না কোনো মতে। আর একজনকে গেলাম বলতে, তাকে সে দাওয়াত গ্রহণ করলো, হ্যাঁ ঠিক আছে যাব। তারপরে দাওয়াতের দিনে দেখছি আসেনি, কি ব্যাপার, দাওয়াতের দিনে এলো না কেন, তাকে তো দাওয়াত দেওয়া হয়েছিল তবু গেল না কেন, বলছে বা আমার ভাইকে বলনি তো আমি কেন যাব। লে বাবা, ওকে বলতে হবে, ওর ভাইকেও বলতে হবে, লজ্জার মানে নির্লজ্জতার সীমানা দেখুন কোথায়, যে তাকে বলতে হবে বলে তাকে বলা হয়েছে বলে তার ভাইকেও বলতে হবে, কেউ বলে কেমন চাচাকে বলো নাই, এই তো আমার যতটা ক্ষমতা আমি সেই হিসাবে তোমার বংশের মধ্যে আমি একজনকে নেব না, আমার ভাইকেও বলতে হবে, এরকম হয় না, হয় না, নির্লজ্জ সমাজে এইভাবে দাওয়াতের পরিসর বেড়ে যায়, খরচ বেড়ে যায়, মানুষ যে কত নির্লজ্জ, কত ধৃষ্ট হয়ে গেছে, সুবহান আল্লাহ। দাওয়াতে যদি সরাসরি না যাওয়া হয় তাও সমস্যা নেই, আপনার সম্ভব হয়নি, আমি কারো বেশি সম্মানের উদ্দেশ্যে আমি কাউকে গেলাম, বিশেষ বিশেষ লোকের জন্য আমি গেলাম, ভাই আপনি তো নিশ্চয়ই থাকবেন, আপনি একজন বিশিষ্ট মানুষ, বিশেষ দাওয়াত, কিন্তু তবুও এই আশা করা উচিত না যে তাকে নিজে আমার কাছে আসতে হবে, বরং দূত পাঠানো যায়, যেমন আমাদের দেশে রেওয়াজ আছে, লোক পাঠানো হয়, চিঠি দেওয়া হয়, কার্ড করা হয়, এলচি পাঠানো হয়, কিংবা চিঠি লেখা হয় যে এই চিঠির মাধ্যমে আপনার দাওয়াত থাকলে অমুক দিনে আপনি আসবেন, কিংবা টেলিফোনের মাধ্যমে হয়, SMS পাঠিয়েও দাওয়াত দেওয়া হয়, আজকাল মাশাআল্লাহ ফেসবুক SMS কত রকম রয়েছে, দাওয়াত দিলে সেই সমস্ত দাওয়াত গ্রহণ করা আপনার জন্য ওয়াজেব। এটা নয় যে ফেসবুকে দাওয়াত দিয়েছে ওয়াজেব না, না, যখন দাওয়াত দিয়েছে তখন সেই দাওয়াত গ্রহণ করা ওয়াজেব। দাওয়াত কেবল দায় সারার নিয়তে দেওয়া উচিত না, দাওয়াত দেওয়াতে আন্তরিকতা থাকা অবশ্যই জরুরি। আপনি অবশ্যই এমন লোক আছে দাওয়াত দেয় কেবল নামকে আসতে, তাহলে দাওয়াত রইল। আমাকে একজন বলছে, হুজুর দাওয়াত খাবেননি এখানে, বলছে হুজুর দাওয়াত খাবেননি, দাওয়াত খাবেননি মানে কি, দাওয়াত দিচ্ছে দাওয়াত খাবেননি, এরকম কথা হলো, তার মানে দায় সারা, আমি হুজুরকে তো বললাম, কিন্তু এভাবে না, আন্তরিকতা থাকতে হবে যে হুজুর কাল রাত দাওয়াত থাকলে আপনি আসবেন, কিন্তু মুখে বলা ও তো মানুষ বুঝে যায় যে হ্যাঁ ও খালি দায় সারার জন্যই বলছে, তার মানে সেখানে হ্যাঁ তাহলে আসবেন, যখনই সময় পাবেন তখনই আসবেন। অনেকে দেখবেন, অনেকে আছে তারা আসবেন আমার বাড়ি, আসবেন যখন সময় পাবেন তখনই আসবেন, এটা কোন দাওয়াত হলো, দাওয়াত হলো মানে দায় সারা, মানে বললাম, বলেছি দাওয়াতে, এটা দাওয়াত না, দাওয়াত হলো কি যে অমুক দিনে আপনি আসুন, আপনার দাওয়াত থাকলো, এটা হচ্ছে কি যখন অন্তরে আপনার আন্তরিকতা থাকবে, সত্যি খাওয়াবার ইচ্ছা থাকবে, আর খাওয়াবার ইচ্ছা না থাকলে মরিচ বেশি দিয়ে দেবে, তাই না? এইভাবে মানুষ দায় সারার দাওয়াত না, এমন হলে হবে না। আপনার দাওয়াত দেওয়াতে আন্তরিকতা থাকা অবশ্যই দরকার। উপর উপর কেবল দাওয়াত নেবেন নাকি, দাওয়াত খাবেন নাকি, দাওয়াত যে কোনো সময় হলেই আপনি চলে আসবেন, আমার বাড়িতে খানা খাবেন নাকি, আমার বাড়িতে একদিন খান না কেন, হ্যাঁ ইত্যাদি প্রশ্নসূচক বাক্য বলে দায় সারা হয় ঠিকই, কিন্তু লোকের মনে তার অনিচ্ছা আন্তরিকতা আন্তরিকতাহীনতা ধরা পড়ে যায়, বুঝতে পারে যে আসলে দাওয়াত খেতে দিতে চায় না বা দাওয়াত খাওয়াতে চায় না, এ কেবল এমনি বলছে। বেশ, তাহলে দাওয়াতের এই পর্যন্তই থাক, যে আমরা দাওয়াত কিভাবে করি, কিভাবে গ্রহণ করি, বাকি দাওয়াতে গিয়ে আমরা কি করব সে কথা আবার পরবর্তী দর্শে ইনশাআল্লাহ আলোচনা করব। সমাজে রোগ আপনি দেখছেন কোথায় কোথায় রয়েছে, চেষ্টা করবেন এই সমস্ত রোগের চিকিৎসা করার, যেখানে যেখানে ব্যথা রয়েছে মলম দেওয়ার চেষ্টা করবেন। কোন ব্যথাটায় আগে মলম দেবেন, যে ব্যথাটা বেশি, ঘা বেশি, সেটা ঘা বেশি সেটাতে মলম দেওয়ার চেষ্টা করবেন। নসেত বুঝতে তো পারছেন, নিজে যদি মানতে না পারি তাহলে পরকে মানানো বড় কঠিন, এটাই হচ্ছে। কাঁঠাল বলে, আনারস বলে কাঁঠাল ভাইয়া তুমি বড় খসখসে, নিজের পানে চায়না শালি পরকে বলে ডাবড়া গালি। তো নিজেরটাও দেখতে হবে, নিজেকে নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, তবে অপরকে বিশুদ্ধ করা যাবে। আপনি নিজে যদি নোংরা পানি হন তো সে নোংরা পানি দিয়ে অন্য ময়লা ধোয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, মানে পূর্ণ মুসলমান হওয়া বড় কঠিন, পরিপূর্ণভাবে মুসলমান হওয়া বড় কঠিন, তবুও যথাসাধ্য চেষ্টা করতে হবে এসব, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কারণ সামাজিকতা, এতে কি আছে, দাওয়াতে সম্পৃক্তি আছে, যেমন সালামের সম্পৃক্তি আছে, আপনি আমাকে দাওয়াত খাওয়াবেন আমি আপনাকে দাওয়াত খাওয়াব, এতে একটা সম্পৃক্তি আছে, মুসলিম মুসলিমের একটা সৌহার্দ্য আছে, সৌজন্য বোধ আছে। এটা যদি আমরা ঠিকমতো পালন না করি তাহলে নিশ্চয়ই তাতে ক্ষতি হবে। আর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমরা দাওয়াতে নিয়েই করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।